জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। সামনে চলো যাও এগিয়ে ওগো নওজোয়ান, আল্লাহর উপর ভরসা রেখে বুকে নাও কোরআন। সামনে চলো যাও এগিয়ে ওগো নওজোয়ান, আল্লাহর উপর ভরসা রেখে বুকে নাও কোরআন। দেশ হতে দেশ দেশান্তরে চললে মুসলমান, সর্বস্তরে কায়েম করো কোরআনি বিধান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। দেখরে ধারায় বন্ধু বেশে আছে ইবলিস কুল, তাদেরকে চিনিতে রে ভাই করিস নে কেউ ভুল। দেখরে ধারায় বন্ধু বেশে আছে ইবলিস কুল, তাদেরকে চিনিতে রে ভাই করিস নে কেউ ভুল। মানবি না আর প্রাণ থাকিতে ওদেরই বিধান, দিক দিশা ভাই হবে সবার হাদিস ও কোরআন। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। কোরআন হাদিস ছেড়ে দিয়ে লাঞ্ছিত আজি, সেই ফাঁকে আজ শয়তানের দল হয়েছে কাজী। কোরআন হাদিস ছেড়ে দিয়ে লাঞ্ছিত আজি, সেই ফাঁকে আজ শয়তানের দল হয়েছে কাজী। সঠিক বিচার পায় না তাই তো ধরাই মুসলমান, নির্যাতনের তীব্র জ্বালায় হারাচ্ছে ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। শত শত শহীদ গাজী অলির বাংলাদেশ, জীবন দানে মিথ্যা বাতিল করেছে যারা শেষ। শত শত শহীদ গাজী অলির বাংলাদেশ, জীবন দানে মিথ্যা বাতিল করেছে যারা শেষ। সেই জমিনের বুকে আজি কাফির না ফরমান, কোন সাহসে আঘাত হেনে কেড়ে নেয় ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। মারো জোরে হায়দারি হাক নহে আর দেরি, বীর খালিদের পথ ধরে যাও বিজয় তো মারি। মারো জোরে হায়দারি হাক নহে আর দেরি, বীর খালিদের পথ ধরে যাও বিজয় তো মারি। মাটির সাথে দাও মিশিয়ে বেদিন ও বেঈমান, বিশ্ব আবার দাও ছড়িয়ে বেলালে রাজান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান। জাগো মুসলমান, ধ্বংস করো না ফরমান, নইলে কিন্তু কঠিন হবে বাঁচানো ঈমান।